কি বলে সব যত দুনিয়ার সবই আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও এটুকু দেশ শাসন করার যোগ্যতা আমাদের নাই। খুব তো লম্বা কথা বলেন, আমরা হাজার বছর শ্রেষ্ঠ মানুষ, কোথায় শ্রেষ্ঠত্ব দেখতে তো পাই না কিছু। সমাজ নেতারা যখন ধ্বংস হয় সমাজ নষ্ট হয়, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বারিয়াতিন আকাবিরা মুজরিমিহা লায়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন, সূরা আল আনআম 143 নম্বর আয়াত। আল্লাহ সমাজ রাষ্ট্র ধ্বংস করে তা না, কোন একটা এলাকা ব্যাপী ধ্বংস করে দিতে পারেন, কোন একটা গ্রাম ধ্বংস করে দিতে পারেন। দেখেন আজকাল প্রায় ঝড় হচ্ছে, বিশেষ বিশেষ এলাকায় হচ্ছে, সারা দেশব্যাপী কিন্তু হচ্ছে না, খেয়াল করে দেখছেন? এই কদিন আগে হলো নওগাঁতে, আমরা কিছু টের পেলাম না, নওগাঁ তো আমাদের ধারে একবারে, অত কিছু টের পেলাম না। আল্লাহ বলছেন যখন আমার কোন দেশের কোন এলাকাতে আমি কাউকে ধ্বংস করার চেষ্টা করি, তখন আকাবরা মজরিমিহা, ওই গ্রামের বা ওই অঞ্চলের সবচেয়ে বড় পাপী যেগুলো আছে তাদেরকে অনুমতি দেই তো তোরা পাপ কর। এলাকার বড় পাপী কারা? তার তো এলাকার লোকেরাই ভালো বুঝবে, সমাজের নেতারা। নিরীহ মানুষের তো কোনো কোনো ক্ষমতা নাই, যারা সমাজের নেতাগিরি করে তারাই হলো তারা আকাবেরা মজরিমিহা। একজন না, যতগুলো বড় বড় পাপী আছে তাদেরকে আমরা বলি তোর দুষ্টুমি কর, তারা শুরু করে প্রতারণা করা শুরু করে। মানুষের সঙ্গে প্রতারণা না করতে বলতে হয় না, যে যত বড় মিথ্যাবাদী, যে যত বড় প্রতারক, সেই তত বড় নেতা হতে হয় এই যুগে। সে যুগেও ছিল, খালি এই যুগ কেন বলবো, সে যুগেও এটা ছিল ইহুদি নাসারাদের মধ্যে। আবু জাহেল আবু লাহাব বড় নেতা ছিল না, তার কি তাদের জনগণকে প্রতারণা করেনি? অতএব এটা যুগ যুগ ধরে চলছে সব এলাকাতেই। ওলায়াম করুন ইল্লা বিআনফুসিহিম, ওই বোকারা জানে না, এর দ্বারা তারা নিজেদেরকেই খালি প্রবঞ্চিত করছে, আসলে আল্লাহর কোনো ক্ষতি হচ্ছে না। ওমা ইয়াশউরুন, ওরা বুঝে না। তো দেখা যাচ্ছে রাষ্ট্রনেতা এবং সমাজ নেতা, এই দুই নেতার কারণেই সমাজের সবচেয়ে ধ্বংসযজ্ঞ আসে আল্লাহর পক্ষ থেকে। এবার একটা গ্রুপ হল ধর্মনেতা, তাদের কারণে সমাজে গজব নেমে আসে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরা মিনাল আহবারি আর রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবীলিল্লাহ, সূরা তওবা 34 নম্বর আয়াত। হে ইমানদারগণ সাবধান, বহু আলেম দরবেশ আছে পীর মাশায়েক, আমাদের ভাষায় বলি, শুধু আহবার আলেম, শুধু রুহবান দরবেশ না, দুইটা গ্রুপের মধ্যেই আছে। লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, এরা বাতিল কথা বলে বলে ধোকা দিয়ে দিয়ে মানুষের পয়সা খায়। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় মানুষ যেতে চাইল এরাই যেতে দেয় না। এটা আগে ঘটনা শুনলাম, দেখলেন না? হাদিস বলা হচ্ছে ওই হুজুর বলেছেন রফলে দান করা লাগবে না, আপনি বড় পণ্ডিত হয়ে গেছেন নাকি? আল্লাহ রসুল প্রথম দিকে করতেন, শেষ দিকে করতেন না। তখন ওই আর্মি বলেছে এই যে সালাতুর রসুলে 209 পৃষ্ঠায় একদম হাদিস দেওয়া, নম্বর দেওয়া রয়েছে একেবারে 823 নম্বর হাদিস, আপনি বলছেন আল্লাহ নবী শেষ দিকে বাদ দিলেন। খেপে হুজুর আগুন, হাদিস বলেছে রাগ হয়ে গেছে। একদিন এসব হাদিস ছিল কোথায়? আমাদের বাবদা চৌধুরী দা শুনেনি, তুই বাইলে কোথায়? চিন্তা করেন, এই সমস্ত আলমদের কারণেই মানুষ সহি হাদিস আমল করতে পারে না। ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন এরা মানুষকে আল্লাহর রাস্তায় যেতে বাধা দেয়। সবাই না, কাসীরা মিনাল আহবার আর রুহবান, বহু আলেম এবং বহু দরবেশ মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। আপনারা নিশ্চয়ই দেখছেন পত্রপত্রিকা কি হচ্ছে এখন, একদল আলেম নেমেছেন রাস্তায়, হে সরকার আল্লাহর পথে ফিরে আসো, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাও, ইসলামকে হেফাজত করো। আর একদল আলেম বা আশাল্লাহ টুবি তাদের আরো বড়, তারা বলছে ইসলামকে হেফাজত করবে আল্লাহ, তোমরা কে? দলিল কত চমৎকার, যাওয়ার সময় বলছে 250 টাকা দেওয়ার কাজ ছিল তো 10 টাকা কম দিল, যে